Book 2 واحد وستون اكشوتي اكشوتي الأعداد الترتيبية كروموشوتشوك شانكا كروموشوتشوك شانكا الشهر الأول هو يناير প্রথম মাস হলো জানুয়ারি প্রথম মাস হলো জানুয়ারি আল শাহর আল সানি হুয়া ফেব্রুয়ারি দ্বিতীয় মাস হলো ফেব্রুয়ারি দ্বিতীয় মাস হলো ফেব্রুয়ারি আল শাহর আল থালিথ হুয়া মার্চ তৃতীয় মাস হলো মার্চ তৃতীয় মাস হলো March. الشهر الرابع هو أبريل. چتورث ماس هلو أبريل. چتورث ماس هلو أبريل. الشهر الخامس هو مايو. پنچم ماس هلو مي. پنچم ماس هلو مي. الشهر السادس هو ইউনিও ষষ্ঠ মাস হল জুন ষষ্ঠ মাস হল জুন সিত্তাত আশহর হিয়া নসফ সানা ছয় মাসে অর্ধেক বছর হয় ছয় মাসে অর্ধেক বছর হয় ইয়ানায়ের ফেব্রুয়ারির মার্চ জানুয়ারি February, March. January, February, March. April, Mayo, Junio. April, May, June. April, May, June. الشهر السابع هو يوليو. সপ্তম মাস হল জুলাই. সপ্তম মাস হল জুলাই الشهر الثامن هو اغسطس অষ্টম মাস হল আগস্ট অষ্টম মাস হল আগস্ট الشهر التاسع هو سبتمبر নবম মাস হল সেপ্টেম্বর নবম মাস হল সেপ্টেম্বর الشهر العاشر هو اكتوبر দশম মাস হলো অক্টোবর দশম মাস হলো অক্টোবর الشهر الحادي عشر هو نوفمبر একাদশ মাস হলো নভেম্বর একাদশ মাস হলো নভেম্বর الشهر الثاني عشر هو ديسمبر দ্বাদশ মাস হল ডিসেম্বর দ্বাদশ মাস হল ডিসেম্বর আসনা আশারা শাহরান হিয়া সানা বারো মাসে এক বছর বারো মাসে এক বছর ইউলিও আগস্টস সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর July, August, September. October, November, and December. October, November, December. October, November, December.